السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা আলোচনা করব কিছু এমন কথা নিয়ে, কিছু এমন বিষয় নিয়ে যে বিষয় উম্মতকে দুর্বল করে ফেলে, যে বিষয় উম্মতকে পরাজিত করে ফেলে শত্রুর সামনে, যে বিষয় উম্মতকে ধ্বংসের দিকে অগ্রসর করে। আমরা কিছু বিষয় আগে আলোচনা করেছি, যেমন বলেছিলাম যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করলে মানুষ ধ্বংসের দিকে যায় দুনিয়াতে এবং আখেরাতে। তার কারণ মহান আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে পৃথিবীতে বাস করতে দিয়েছেন, বাসযোগ্য করে সাজিয়ে দিয়েছেন বিভিন্ন খাদ্য সম্ভার দিয়ে। এখানে মানুষকে বংশবৃদ্ধির দ্বারা বহু সংখ্যা বৃদ্ধি করেছেন আর তাদেরকে সামাজিক জীব রূপে চিহ্নিত করেছেন। সমাজ থাকবে, আর সেই সমাজে যদি কোনো নিয়ম না থাকে, শৃঙ্খলা না থাকে, সিস্টেম না থাকে, কোন আইন কানুন না থাকে, তাহলে নিশ্চয়ই সেখানে বিঘ্ন, বিপত্তি এবং আপোষে দ্বন্দ্ব আর মারামারি, আর তার ফলে মানুষ নিজেরাই ধ্বংস হবে, নিজেদের কাছে নিজেরাই ধ্বংস হবে। এই হল আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো আইন ব্যবস্থা। যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়ে তিনি ব্যবস্থা দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য যে তোমরা এইভাবে চলবে, গাইডবুক। যখন অপরিচিত কোনো মানুষ কোনো দেশে বেড়াতে যায় তখন গাইড সাথে নেয়, হয় লোক আর না হয় কোনো বুক। তো সেই লোকের দেখানো পথ অনুযায়ী বা ব্যাখ্যা অনুযায়ী সে উপকৃত হয়, পথ পায়, অথবা সেই বই পড়ে সে বুঝতে পারে, ম্যাপ দেখে বুঝতে পারে যে এইদিকে যেতে হবে, এখানে অমুক আছে, এখানে তমুক আছে ইত্যাদি। যদি তার অনুসরণ না করে, গাইডের অনুসরণ বা আনুগত্য না করে, অনুগমন না করে, তাহলে নিশ্চয়ই সে বিপদের মুখে পড়ে, এমন জায়গায় গিয়ে পড়ে যেখানে সে খাবারও না পেতে পারে। সুতরাং মানুষ একা স্বয়ং সম্পূর্ণ নয়, মানুষ সমাজকে নিয়ে সম্পূর্ণ। এই জন্য সামাজিকভাবে বাস করতে তাকে বিভিন্ন আইন রীতি ইত্যাদি দরকার হয়, আর মানুষের মন গড়া রীতিনীতি মানুষের জন্য ভালো হতে পারে না। মানুষকে যিনি সৃষ্টি করেছেন তারই রীতিনীতি মানুষের জন্য উপকারী হয়, যেহেতু তিনি জানেন, মানুষে জানে না। মানুষরা মন গড়া আইন তৈরি করে নেয়, যেখানে যেমন যদি ভালো লোক বেশি হয় তো ভালো আইন তৈরি হয়, খারাপ লোক বেশি হয় তো খারাপ আইনটাকে ভালো রূপে চালানো হয় নিজেদের স্বার্থের জন্য। আর এরই নাম হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র, গণ মানে মানুষ, মানুষের একটা জামাত, সেই নিজেরা নিজে আইন তৈরি করবে এবং নিজেরা নিজেদের উপরে সেই আইন প্রয়োগ করবে। তো আইন নিজেরাই প্রণয়ন করছে আর নিজেরা নিজেদের উপরেই প্রয়োগ করছে, তার মানে নিজেদের স্বার্থ অনুযায়ী, যেখানে স্বার্থের ব্যাঘাত ঘটবে সেখানে আবার আইনের পরিবর্তনও ঘটাবে, তাই না? বলে সংশোধনী বিল আসছে, কিসের জন্য? আইনটা এ ছিল, এটাকে সংশোধন করা হচ্ছে। মানুষের তৈরি আইনে এরকম বারবার হয়ে থাকে, সংশোধন আছে। এই জন্য দেখবেন নতুন পার্টি এলেই আবার নতুন নতুন আইন প্রণয়ন করা হয়। এক এক পার্টি, যেখানে গণতন্ত্র আছে সেখানে পার্টি বিভিন্ন পার্টি, অথচ ইসলামী সমাজে, ইসলামের যে জামাত যাকে বলা হয়, সেই জামাতের কোন বিরোধী দল থাকে? ইসলামী দলের কোন বিরোধী দল থাকতে পারে না, বিরোধী হলেই তো খারেজি হয়ে যাবে, বিদ্রোহী হবে। কিন্তু গণতন্ত্রের নীতিতে, মানুষের নীতিতে বিরোধী দল আছে, আর বিরোধী দলরা ইচ্ছা মতো যা মন তাই বলতে পারে, এমনকি প্রধানমন্ত্রীর ব্যাপারে ইচ্ছা মতো তাকে গালাগালিও করতে পারে। কিন্তু ইসলামী তন্ত্রে বা ইসলামে এরকম নেই। যখন আপনি কাউকে রাজা বা নেতা মেনে নেবেন, তখন তার বিরুদ্ধে কোন রকমের বিদ্রোহ আচরণ করা যাবে না। তাহলে সর্বশ্রেষ্ঠ রীতিনীতি কার? আল্লাহ তাআলার, যিনি সৃষ্টিকর্তা। খাইরুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সব থেকে শ্রেষ্ঠ কিতাব হল কোরআন এবং শ্রেষ্ঠ আদর্শ হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং এর বিরোধিতা করলে আপনার মানুষ ধ্বংসের দিকে অগ্রসর হয়। এ ব্যাপারে বহু কোরআনের আয়াত আছে এবং হাদিসও আছে, কিন্তু আমরা সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহ সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন, তোমাদের পদস্খলন ঘটাবেন না, পদ দৃঢ় করবেন। তার মানে তোমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। আর যদি আল্লাহ সাহায্য না করো, তাহলে বুঝতেই পারছ, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাই ইয়ানসুরুহু ইন্নাল্লাহ লাকাওয়িয়্যুন আজিজ। আল্লাহ তাআলাকে যে সাহায্য করে, সাহায্য করে মানে আল্লাহ তাআলা কি সাহায্য দরকার আছে নাকি? না না, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করলে, কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। সেই ইবাদত করতে হবে তার আনুগত্যের মাধ্যমে। যদি আনুগত্যের মাধ্যমে তার ইবাদত করা হয়, তাহলে আল্লাহ তাআলা সাহায্য করা হয় আর আল্লাহ তাআলা মানুষকে সাহায্য করেন। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমারই সৈন্য বিজয়ী হবে, আমার সৈন্য বিজয়ী হবে। কিন্তু যদি বল প্রশ্ন করেন, হুজুর আল্লাহ যে বলছেন আমার সৈন্য, আমার সৈন্য কারা? মুসলমানরা, মুসলমানরাই হচ্ছে আল্লাহর সৈন্য। ওমাই ইয়াতাওয়াল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিযবাল্লাহি হুমুল গালিবুন। যে ব্যক্তি আল্লাহকে অভিভাবক মানবে, রাসূলকে অভিভাবক মানবে, তারপরে তাদের আনুগত্য করবে, তারা জেনে রাখো, ওয়াল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি ইমান রাখবে এবং ইসলামের প্রতি বিশ্বাস রাখবে, ফাইন্না হিযবাল্লাহ, আল্লাহর হিযব, আল্লাহর দলই হচ্ছে বিজয়ী। এখন যদি প্রশ্ন করেন যে আল্লাহর দল বিজয়ী, মুসলমানরা হবে বিজয়ী, কিন্তু আমরা চোখ ফিরিয়ে দেখছি মুসলমানরাই হচ্ছে পরাজিত। আর আমরা সেই কারণেই কথা আলোচনা শুরু করেছি, কেন পরাজিত? এদের হওয়া উচিত ছিল বিজয়ী, সারা বিশ্বে এরাই হতো বিশ্ব বিজয়ী, সারা বিশ্বে এরাই হতো সমুন্নত, সারা বিশ্বে এরাই হতো সর্ব উচ্চে উন্নীত। কিন্তু তারা আজ নিচে কেন? কেন তারা অবহেলিত? কেন তারা পদদলিত? কেন তারা লাঞ্ছিত? কেন তারা পশ্চাদবর্তী? কেন তারা ধ্বংসোন্মুখ? কেন প্রশ্ন? আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কোরআনে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাও। নিজেকে ছোট মনে করো না, হ্যাই মনে করো না যে আমরা ধ্বংস হয়ে গেলাম, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না যে আমরা আজ পরাজিত হচ্ছি, ছোট মনে করো না, নিজেকে তুচ্ছ জ্ঞান করো না, হ্যাই মনে করো না। ও আন্তুমুল আলাউন, তোমরাই হচ্ছ পৃথিবীর সর্বোপরি জাতি, পৃথিবীর সর্বোপরি জাতি। কিন্তু শর্ত আছে, সে শর্তটা কি? ইন শর্তিয়া ইন কুন্তুম মুমিনিন, যদি তোমরা মোমেন হও। মোমেন কাকে বলে? মোমেন কাকে বলে? যে আল্লাহকে বিশ্বাস করে সেই মোমেন, তাই না? অত সহজ না ইমান, অত ইমান অত সহজ না। ইমান বিশ্বাস করা এবং তার যে শর্তাবলী আছে, সেই শর্তাবলীর সাথে ইমান নিয়ে আসা বা ইমান আনয়ন করা বা ইমান নিজের মধ্যে প্রতিষ্ঠা করা কঠিন জিনিস। সুতরাং সেই মোমেন যদি তোমরা হও, যাকে মোমেন বলে, মোমেনের যে সংজ্ঞা, সেই মোমেন যদি হও, তাহলে তোমরা হবে সারা পৃথিবীর মধ্যে সর্বোপরি। নচেত লাঞ্ছনা গঞ্জনা ও তো আছে। যাই হোক, আর আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে মানুষের পরাজয়, মুসলিমদের পরাজয় কেন? এর একটা কারণ হল যে তারা আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর বিধিবিধান মেনে চলে না। তার কারণ হচ্ছে নিজেদের কৃতকর্ম, মানুষ যে নিজেদের কৃতকর্ম যারা করছে, যে সমস্ত কাজ করছে, সেই কাজের ফলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাতে করে আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের কিছু ফল দুনিয়াতেই ভুগিয়ে দেন। কিন্তু আসল যেটা হলো সেটা হলো কি, যে প্রত্যেক মানুষ কৃতকর্মের ফল কখন ভোগ করবে? মরণের পর। কিছু মানুষ ধারণা করে যে এক জন্মের ফল অন্য জন্মে ভোগ করে। আমরাও ধারণা তাই করি, এই জন্মের ফল পরজন্মে ভোগ করব। কিন্তু আমাদের জন্ম কয়টা? এই দুটো বাস, এই দুনিয়া আর পরের জন্ম, এরপর জন্ম আছে নাকি? কিন্তু অনেক মানুষ ধারণা করে, কেউ 52 জন্ম, 72 জন্ম, কেউ 100 জন্ম, এরকম মানুষ আছে বহু, যা জন্মের পর জন্মে মানুষ হয়ে জন্ম নিচ্ছে, আর বলছে মনে হয় যেন তোমার সাথে কোন জন্মে আমার দেখা হয়েছিল কিংবা সম্পর্ক ছিল। কেন তুমি এত কাছে আত্মার আত্মীয় মনে হচ্ছ? পূর্ব জন্মের যেন স্মৃতিচারণ করে। এসবগুলো কি? কাল্পনিক ধারণা। জন্ম মাত্র দুনিয়াতে একবার হবে, আর মরণের পর আর একবার জন্ম হবে, পুনর্জন্ম। বাস সেই জন্মের পর মানুষ নিজের শাস্তি অথবা শান্তি ভোগ করবে, নিজের পাপ পুণ্যের প্রতিফল ভোগ করবে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতেও কোন কোন মানুষকে কারেন্ট শাস্তি দিয়ে থাকেন। এই যে আজ বিপর্যয় দেখছ, মানুষের মাঝে এত হানাহানি, এত খুনাখুনি চলছে, কারণটা কি? তার একটা কারণ হল জাহরাল ফাসাদ ও ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের নিজের কৃতকর্মের ফল। মানুষরা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনে, মানুষেরা নিজের পায়ে নিজে কুড়ুল মারে, যাতে করে কিছু শাস্তি দুনিয়াতেই তারা ভোগ করে নেয়। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলছেন, সূরা নাহলের 112 নম্বর আয়াত, وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان। একটা শহরের উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছেন, এক জনপদের উদাহরণ দিয়ে বলছেন যে সেই শহরটা ছিল একদম নিরাপদ, শান্ত। তার মানে সেখানে কোন অনিরাপত্তা নেই, কোন অস্বস্তিকর কোন বিষয় নেই, কোন দুঃখ নেই, সব সময় সুখে তারা বাস করত নিরাপদে। ইয়াতিহা রিজকুহা রাগাদান, আরামসে চারিদিক থেকে সেখানে রিজিক আসত। সেখানে যদি ধান উৎপাদন না হয়, ধানের চাল সেখানে পৌঁছে যেত। সেখানে আপেল চাষ না হলেও আপেল বাইরে থেকে এসে পৌঁছে যেত, বাইরে থেকে রুজি আসত। আরামসে তারা ছিল, সুখে বাস করছিল। ফাকাফারাত বি আনুমিল্লাহ, দোষটা কি? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করল। আল্লাহর নিয়ামত অস্বীকার করা মানে, তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা এসেছে সেটাকে আপনি ভাবছেন আপনি নিজে অর্জন করেছেন। যেমন কারণ করেছিল, কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি নিজের জ্ঞান বলে এই সব সমস্ত সম্পদ আমি জোগাড় করেছি, সংগ্রহ করেছি, আবার আল্লাহকে কি বলবো? আল্লাহ তাআলা বললেন যে দেখো, তুমি আল্লাহকে ভুলে যেও না। কিন্তু সে জবাবে এই কথা বলল, সুতরাং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করল। মানে কিছু মানুষ আছে, নিমক হারাম, নিমক হারাম বলে না, যার নুন খায় মানুষের প্রকৃতি হচ্ছে যার নুন খায় তার গুণ গায়। কিন্তু কিছু মানুষ আছে নিমক হারামি করে, স্বার্থে যখন আঘাত লাগে তখন নিমক দাতার কি করে? নিমক দাতাকে অস্বীকার করে, তখন স্বীকার করতে চায় না যে ও আমার উপকার করেছে, ও আমাকে খাইয়েছে একদিন। যেমন ছেলে তার বাপকে, বাপ মাকে অস্বীকার করে, করে না করে না? তুমি কি করেছো? আরে কি করেছো, জন্ম দিয়ে তোকে দুধ পান করিয়ে মানুষ করে, এটা কি কম কথা? এই জন্য বাপ মা যদি কাফেরও হয় তবুও তার মর্যাদা আছে সন্তানের কাছে। কিন্তু সন্তান নিমক হারাম, বাপ মায়ের নিমক খেয়ে নিমক হারামি না করে, নিমক হালালি না করে নিমক হারামি করছে, এরকম বহু মানুষ আছে। আপনি বলতে যান, নিমকের কথা বলতে যান, তখন আপনার বলবে কি, দেখো এহসানি করে বেড়াচ্ছে, আর আল মান্নান লা ইয়াদখুলুল জান্নাহ, যে এহসানি মানে বলে বেড়ায় লোকের কাছে সে জান্নাতে যাবে না। কিন্তু যে এহসান ফরামোশ যে হয়, যে এহসান ভুলে যায়, যে নিমক হারাম হয়, সে কি জান্নাতে যাবে নাকি? মানুষ সাধারণত দানের কথা বলে না, কিন্তু তখন বলে যখন দানকে অস্বীকার করা হয়। আপনি মানবেন না, আমি আপনাকে এটা দিয়েছি, এটা দিয়েছি, এটা খুব ভালো জিনিস, আপনি প্রশংসা করে বেড়াচ্ছেন, ঠিক আছে, কোনো কারণে আপনি বলতে চাচ্ছেন না কে দিয়েছে, কেন বলতে চাচ্ছেন না? কোন কারণ আছে, তাই না? মানুষ যখন বলা হবে, দাতাকে যখন বলা হবে যে আপনার দেওয়া জিনিস অথচ আপনার উল্লেখই করে না, তার কারণ দেখছে সে বড় হয়ে যাবে, তাকে বড় মানবো কেন? এই ক্ষেত্রে যদি দাতা বলে যে ওটা আমার দেওয়া জিনিস, বলতে পারে না? পারে না। হ্যাঁ, অনেকে বলে কি, হ্যাঁ পরে, এই জন্যই তো পরের উপকার নিতে হয় না, পরে কথা শুনতে হয়। ওই জন্য মেয়েরা বলে, পরের সোনা দাও না কানে, কান যাবে তোমার হ্যাঁচকা টানে। পরের সোনা দাও না কানে, কান যাবে তোমার হ্যাঁচকা টানে। ঠিক কথাই, পরের উপকার নিলে সে তো বলবেই, তুমি যদি অস্বীকার করো, তা তুমি যদি এত বড়ই হও তো পরের সোনা কানে দাও কেন? পরের সোনা কানে দাও, আবার তাকে আঙ্গুল দেখাও, এটা কি করে হয়? তাকে আঙ্গুল দেখালে কি হবে? সুতরাং আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের প্রাপ্ত যে নিয়ামতগুলো আছে, সেই নিয়ামতগুলোকে যদি আমরা অস্বীকার করি, পানি কে দিয়েছে? আল্লাহ। কিন্তু আমরা যদি অস্বীকার করি, হাওয়া বাতাস এই যে অক্সিজেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু আমরা যদি অস্বীকার করি, নানা খাদ্য সম্ভার আল্লাহর কাছ থেকে পেয়ে যদি আমরা বলি আমরা নিজেরাই করেছি, তাহলে সেই নিয়ামতের অস্বীকার করা হয়। আপনারা জানেন শুক্রিয়া আদায়ের শর্ত কটা জানেন তো? শুক্রিয়া আদায় যখন বলি মানুষ, যদি মানুষের শুক্রিয়া আদায় না করা হয় তা আল্লাহ শুক্রিয়া হয় না। যে মানুষ আপনার উপকার করেছে তার শুক্রিয়া আদায় করতে হয়, তার শুক্রিয়া আদায় না করলে আল্লাহর শুক্রিয়া হয় না। শুক্রিয়া আদায়ের শর্ত কি? তিনটে। কি মোটামুটি? প্রথমত জানতে হবে এই নিয়ামতটা দাতা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। নম্বর দুই, সেই নিয়ামতকে ব্যবহার করতে হবে সেই জিনিসে যে জিনিসে দাতা সন্তুষ্ট, তাই না? তাহলে প্রধান শর্ত হল কি, যে প্রথমে স্বীকার করতে হবে যে নিয়ামত অমুক দিয়েছে। অস্বীকার করলে হেসান ফরামুস, নিমক হারাম, এ স্বীকারই না করলে তো সমস্যা আছে। তারপরে আবার তুমি সেই নিয়ামত, যার নিয়ামত তুমি ব্যবহার করছো, এমন ভাবে ব্যবহার করছো যেভাবে ব্যবহার করতে দাতা চায় না। দাতা চায় না যে তুমি আমার দেওয়া জিনিসটাকে অমুককে দাও, তুমি ব্যবহার করছো, তাহলে দাতা কি তার প্রতি সন্তুষ্ট থাকবে? অসম্ভব, সন্তুষ্ট থাকতে পারে না। তখন দাতা বলতে বাধ্য যে আমার দেওয়া নিয়ামত তুমি খাচ্ছ আর আমাকে আঙুল দেখাচ্ছ। আল্লাহ তাআলা বলছেন যে এমন এক শহর, যে শহরের মানুষ কি সুন্দর ছিল, সেখানে চারিদিক থেকে রুজি আসত, ফাকা ফারাত বিয়ান উমিল্লাহ, কিন্তু আল্লাহর সমূহ নিয়ামতের সে কুফরি করে বসলো, মানে অস্বীকার করে বসলো। আল্লাহ বলছেন ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তাদের এই কৃতকর্মের ফলে আল্লাহ তাআলা তাদেরকে খিদার লিবাস পরালেন, ক্ষুধার লিবাস পরালেন। তার মানে কি? রুজিতে কমিয়ে আনলেন, রুজি নষ্ট করে দিলেন বা রুজি কম করে দিলেন, আর তাদের মধ্যে যে নিরাপত্তা ছিল, নিরাপত্তাকে অনিরাপত্তায়, ভয় আশঙ্কা, তারপরে সন্ত্রাস ইত্যাদি দিয়ে তাদের মধ্যে সমস্ত সুখকে ধ্বংস করে দিলেন। এটা কিন্তু আল্লাহ তাআলা কি নিজের তরফ থেকে করেছেন? না, এটা হচ্ছে মানুষের বিমা কানু ইয়াসনাউন, নিজেদের কৃতকর্মের ফলে। তোমরা যেমনি কুফরি করলে, আমার হাতে আছে, আমি খালাস বন্ধ করে দিলাম, আমার হাতে ডোর আছে। সুতরাং বোঝা গেল কি, যে আল্লাহর নিয়ামতকে যদি অস্বীকার করা হয় তাহলে আমাদের ধ্বংস বা আমাদের পরাজয় অনিবার্য, আমরা পরাজিত হব, আমরা শত্রুর কাছে পরাজিত হব এবং আমরা ধ্বংসের সম্মুখীন হব। বেশ, তারপরে আল্লাহ তাআলা আরো বলছেন ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহ, তারা সতর্ক হোক যারা রাসূলের বিরোধিতা করে। তার মানে কি? রাসূল, আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। মান আতা আল্লাহ, মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে আসলে আল্লাহর আনুগত্য করল। রাসূলের আনুগত্য করা উচিত তোমাদের, বা উচিত শুধু না, ফরজ। কিন্তু ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তারা সতর্ক হোক যারা আল্লাহর রসুলের বিরোধিতা করে। আন্তুসিবাহুম ফিতনা, তাদের মাঝে ফিতনা এসে পৌঁছবে। আও ইউসিবাহুম আযাবুন আলিম, অথবা কঠিন শাস্তি এসে উপস্থিত হবে। ফিতনা কাকে বলে? আপনি যদি ফেতনার মানে জানতে চান দেশের দিকে তাকিয়ে দেখেন কাকে ফেতনা বলে। বাড়ি থেকে বের হয়ে যাবেন, ফিরে আসার কোনো ভরসা আছে? আপনার একই বাড়িতে একই পরিবারে সব বিরোধী, এ করে এক দল, ও করে এক দল, এমনকি স্বামী স্ত্রী পর্যন্ত এক অপরের বিরোধী। তারপরে যে ফেতনা শুরু হয়েছে সেই ফেতনার ফলে কত মানুষ, কত নিরপরাধ মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, তারপরে কত সম্পদ, জাতীয় সম্পদ কিংবা ব্যক্তিগত সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। কিসের কারণে? ফেতনার কারণে। ফেতনা হলো গৃহদ্বন্দ্ব, আর এটাই বলে গৃহদ্বন্দ্ব। একই দেশের মানুষ, একই পরিবারের মানুষ আপোষে কি করে? লড়াই লড়ে। সুতরাং যখন আমরা আনুগত্য থেকে বেরিয়ে যাব তখন আমাদের মাঝে ফেতনা আসবে এবং আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাব আর আমরা পৃথিবীতে পরাজিত হব। এবারে আর একটা কারণ আপনাদেরকে বলছি, ধ্বংসের কারণ কি? মানসিক পরাজয়। মানসিক পরাজয় কাকে বলে? আপনার শক্তি আছে কিন্তু মনে মনে আপনি পরাজয় স্বীকার করে নিয়েছেন। উফ, ওদের সাথে কি পারা যায়, ওদের সাথে কি পারা যায়। যেমন সেই তালুতা জালুতের ঘটনা আপনারা শুনেছেন, তালুতের জালুতের ঘটনা, যেখানে বলল কালু লা তাকাতালা লিয়াউমা বিজালুতা ওয়া জুনুদে, পুরি সর্বনাশ, জালুত বিশাল এক বাদশাহ, তো তাদের তার বিরুদ্ধে যুদ্ধ করে তো আমরা জিততে পারবো না। কাল আল্লাযিনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ, বললেন তালুত বাদশাহ, তাই না? দাউদ নবীর যুগে তালুতকে বাদশাহ করে পাঠানো হলো। দেখেন জিহাদের জন্য কি চাই? নেতা চাই, ইমাম চাই, বিনা ইমামে জিহাদ হবে না। বললেন যে একটা বাদশাহ পাঠাতে বলুন আল্লাহকে, যাতে করে আমরা তাকে সামনে রেখে তার নেতৃত্বে জিহাদ করব। তারপরে হলো, বললেন যে হ্যাঁ বাদশাহ, তালুত এই সেই, তারপর তালুত কেন বাদশাহ হবে, সব ঘটনা কোরআন শরীফে আছে, অনেক কিছু শুনেছেন আপনারা। এখন শেষকালে প্রশ্ন হলো কি, যে জালুতের অনেক সংখ্যক সৈন্য আছে, তাদের বিরুদ্ধে আমরা জিততে পারব না। কার আল্লাযিনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, কিন্তু যারা বিশ্বাস করত যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, তার মানে কি পরকালে বিশ্বাস করে, তারা কি বলল? কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ, বহু কম সংখ্যক মানুষ, কত কম সংখ্যক মানুষ, বহু সংখ্যক মানুষের উপরে বিজয় লাভ করেছে আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে কম সংখ্যক মানুষ বহু সংখ্যকের উপরে বিজয় লাভ করতে পারে। সংখ্যাধিক্যই এটা জরুরি নয় যে সংখ্যাধিক্যের ফলে তোমরা জিতবে, কারণ সংখ্যাতে বেশি হওয়া জরুরি না। জরুরি কি? তোমাদের ইমানই শক্তি এবং তোমাদের আর যে শক্তির দরকার আছে জেহাদের যুদ্ধের, সেই সব শক্তি থাকলে বহু সংখ্যক সৈন্যকে পরাজিত করা যায়। অতএব যদি আপনি বলেন যে আমরা সংখ্যায় কম না, যদি আপনি বলেন আমাদের মাল ধন নেই, এর আগে আলোচনা করেছি, অনেকে বদর যুদ্ধের হাওলা দিয়ে বলে যে আমাদের বদর যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী জয়লাভ করেছেন, আমরাও সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে আমরা মুসলমানরা জয়লাভ করব, কেমন যুক্তি? এটা যুক্তি হচ্ছে অযৌক্তিক যুক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 313 জন সাহাবী নিয়ে শুধু জয়লাভ করেননি। আল্লাহর নবীর মতো ঈমান তোমাদের নেই, আল্লাহর নবীর মতো দোয়া কবুল হওয়ার ব্যক্তি কেউ নেই, আল্লাহর নবীর সাথীদের মতো সৈন্য তোমাদের সাথে নেই, তোমার বাপও নও আর তুমিও নও। যতই ঈমান থাক তোমাদের, ওই রকম ঈমান হতে পারে না। আর তা সত্ত্বেও 313 জন সাহাবীর সাথে কে এসেছিল? তুমি বলবে তোমার সাথে ফেরেশতা নামবে? কোথা সে ঈমান, কোথা সে মুসলমান? সুতরাং এইরকম করে যে তুমি যুদ্ধে জয়লাভ করবে, এটাও এক বোকামি। আবার মানসিকভাবে পরাজয় স্বীকার করে নেওয়া, আমাদের সবকিছুই আছে। এখন যুদ্ধ সব সব জায়গায় সব সমান না, বদরের যুদ্ধ একরকম, উহুদের যুদ্ধ একরকম। উহুদের যুদ্ধ হার কেন হল, উহুদের যুদ্ধে পরাজয় কেন হল, কমান্ডারের হুকুম বা নির্দেশ না মানার জন্য, কথা যে বলা হয়েছিল যেভাবে বলা হয়েছিল সেই কথা না মানার জন্য পরাজয় হল। ওই যুদ্ধ আর আহজাবের যুদ্ধ সব যুদ্ধ এক নয়, এক এক যুদ্ধের এক এক রকম পরিস্থিতি। সুতরাং মানসিক পরাজয় তোমার সব আছে, তোমার শক্তি আছে, তোমার সংখ্যা আছে, কিন্তু মানসিকভাবে যদি পরাজয় হয় না আমি হয়তো পারব না, এইটা হচ্ছে খুব খারাপ। কারণ মানসিকভাবে যদি কেউ পরাজয় থাকে সে আর যুদ্ধে জয়লাভ করতে পারবে না। শক্তি সিন্ধু মাঝে রহি হাই, শক্তি পেল না যে মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে সে। সুতরাং শক্তি যার মধ্যে আছে এই শৌরটা নেই, অনুভূতিটা নেই, সে কোনদিন জয়লাভ করতে পারবে না। মুসলিমদের বর্তমান করুণ হাল অবস্থা দেখে হে যুবক বন্ধু, তোমার মনে অনেক কিছুর আশঙ্কা, ভয়, হতাশা সৃষ্টি হতে পারে। তুমি যদি প্রকৃত মুসলিম হও তাহলে তোমার মন অবশ্যই ব্যথা ও দরদে টনটন করবেই, আর সুখ উড়ে যাবে মনের বাসা থেকে। অধিকাংশ মুসলিম ইসলাম থেকে বহু ক্রোশ দূরে, তাহলে তুমি নিরাশ হবে কেন? কেউ তোমার নসিহত না শুনলে বা সে অনুযায়ী আমল না করলে তুমি হতাশ হবে কেন? হেদায়তের মালিক কি তুমি? দায়ী দার দাওয়াতের কাজ করছে, কেউ কথা শুনছে না, এত শত রাসছে বসছে সাথে ঘোরাফেরা করছে কথা মানছে না, নিরাশ তাই না? ওই যে এক ব্যক্তি বলে গেল মিয়া 30 বছর ধরে আছে, একটা লোকও ঠিক করতে পারল না। আরে ও ঠিক করা মানুষকে, ঠিক করা মানুষকে হেদায়ত করা কি আমার কাজ নাকি? আল্লাহর কাজ, আল্লাহ যাকে হেদায়ত দেবেন এমনিতেই তাকে বলতে হবে না, তা বলছি তো, বলার প্রয়োজন আছে বলছি, তাদেরকে রাস্তা দেখানো হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা রাস্তা না দেখালে লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। সুতরাং তোমার কথা যদি কেউ না মানে তাহলে তুমি মানসিকভাবে পরাজয়ের শিকার হইও না। তোমার কথা না মানুক, তুমি তোমার কর্তব্য পালন করে যাও। তোমার মনে হতে পারে যে সবাই উচ্ছন্নে গেল, সবাই ধ্বংস হয়ে গেল, তা বলে নিরাশ হয়ে তোমার তো বসে থাকা চলবে না। এই মানুষ সব গেল, সব ধ্বংস হয়ে গেল, তার মানে কি আর তুমি, তুমি আর তোমার বাপটাই তাই না ধ্বংস হবে না, সবাই কাফের আর তুমি আর তোমার বাপ মুসলমান। অনেক মানুষ এরকম আছে যে গদিতে বসে বা নিজের জায়গায় বসে মানুষকে ধ্বংসোন্মুখ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা কাল আর-রাজুলু হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে ব্যক্তি বলে লোকে ধ্বংস হয়ে গেল তো তাদের মধ্যে ওই বেশি ধ্বংসোন্মুখ। কেন? তার ভিতরে অহংকার আছে, তার ভিতরে নিরাশা আছে, হতাশা আছে, এরকম করে কথা বলছে যে মানুষ সবাই উচ্ছন্নে গেল, জাহান্নামে গেল, আর ওর বাপ জান্নাতে যাবে। এরকম বলা ঠিক না, এটাও একটা মানসিক পরাজয়। তোমার লিবাসে পোশাকে আচারে আচরণে বিশেষ করে কাফেরদের অন্ধ অনুকরণ থেকে দূরে থাকো, কারণ অন্ধ অনুকরণ তোমার দুর্বলতা ও পরাজয়ের লক্ষণ তাই না? মানসিক পরাজয় যখন মানুষের হয় তখন মনে হয় কি ওরা এরকম পড়ছে ওই রকম পড়া দরকার, ওরা এরকম করে সেভ করেছে আমার ওই রকম সেভ করা দরকার, ওরা এভাবে চুল কেটেছে খুব সুন্দর লাগে ওইটা চুল কাটা আমার দরকার। কিন্তু তোমার নিজস্ব স্বকীয়তা কোথায়? নিজস্ব স্বকীয়তা বিক্রি করে তুমি পরের মতো হতে চাচ্ছ, নিজের সাজকে পরিবর্তন করে পরের সাজ গ্রহণ করছ, তার মানেই তুমি মানসিকভাবে কি হয়েছ, পরাজয়ের শিকার হয়ে গেছ। আগে শত্রুদের কাছে তুমি নিজে মনে মনে পরাজয় স্বীকার করে নিয়েছ, ভেবে নিয়েছ যে আমাদের থেকে ওদেরটা ভালো, তাই না গ্রহণ করছ। যখন লোহা এবং চম্বুকের মাঝে আকর্ষণ হয় তখন লক্ষ্যে কার কাছে যায়? লোহা চম্বুকের কাছে যায় না চম্বুক লোহার কাছে যায়? যে বেশি শক্তিশালী সে নিজের জায়গায় বসে থাকবে, যে অপেক্ষাকৃত দুর্বল সেই ছুটে চলে আসবে। এটা জরুরি নয় যে চম্বুক বলে এক জায়গায় থাকবে লোহা ছুটে চলে যাবে, আর লোহা যদি ভারী হয় যাবে চম্বুক কেটে নেবে তাই না, বরং চম্বুক নিজের আকর্ষণে লোহার কাছে চলে যাবে। সুতরাং মুসলমানরা যদি চুম্বুক হয়, আর হওয়া উচিত, মুসলমানরা চুম্বুক রূপেই দুনিয়াতে এসেছে, তার উচিত ছিল লোহাকে আকর্ষণ করবে, কিন্তু লোহা ভারী হওয়ার ফলে চুম্বুক নিজেই লোহার দিকে ছুটছে। আর তার মানে হচ্ছে সে মানসিকভাবে দুর্বল, আর দুর্বল হওয়ার কারণে সে পরাজয়ের শিকার হয়েছে। আর একটা, এখানে একটা কথা আছে যে সম পরিমাণ যদি লোহা হয় কিংবা চুম্বুক হয়, আর সেই লোহা যদি মানে লোহার পাউডার হয়, মানে গুঁড়ো করা থাকে, কাটাকাটি করা থাকে, অনেক লোহা কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন, তাহলে কি হবে? তাহলেও দেখা যাবে যে লোহা ছুটে চলে আসছে। তেমনি লোহা যদি একসঙ্গে একতাবদ্ধ থাকে আর চুম্বুক যদি ছিন্ন বিচ্ছিন্ন করে কাটা কাটা থাকে, তাহলেও দেখা যাবে সম পরিমাণ হলেও এ যেহেতু একতাবদ্ধ নয়, সেই জন্য এক একটা টুকরো চুম্বুকের এক একটা টুকরো ছুটে ছুটে করে যাচ্ছে লোহার দিকে যাচ্ছে। মুসলমানরা একতাবদ্ধ না, কিন্তু তাদের শত্রুরা একতাবদ্ধ। এই জন্য তারা লোহা হয়েও তারা এমন প্রতিষ্ঠিত যে আমরা চুম্বুক হয়েও ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার ফলে একটার পর একটা সেই দিকে ছুটে যাচ্ছে। এ হচ্ছে মানসিক দুর্বলতা এবং মানুষের পরাজয়ের শিকার। তুমি কাফেরকে আকৃষ্ট করবে, তুমি নিজে নিজে আকৃষ্ট হবে না, তুমি চুম্বুক হবে, লোহা হবে না। এটাই হওয়া উচিত ছিল, কিন্তু হয়ে গেছে উল্টা, এই জন্যই আমরা পরাজয়ের শিকার। কাফেরদের পার্থিব্য উন্নয়ন দেখে, তাদের পার্থিব্য জ্ঞান বিজ্ঞান দেখে নিজেদেরকে হ্যাই মনে করো না, ভেবো না যে ওরা জ্ঞান বিজ্ঞানে এত বড়, ওরা চাঁদে গেল, ওরা মঙ্গল গ্রহে গেল, আমরা কিছুই করতে পারলাম না। হ্যাঁ, এরকম ভাবার কোন কারণ নেই। তাদের কাছে দুনিয়া আছে, আখেরাত নেই। আর তোমার লক্ষ্য আখেরাত, তোমার আখেরাত আছে আর ওদের আখেরাত নেই। দুনিয়া পাওয়া তোমার আসল উদ্দেশ্য নয়, তবু দুনিয়া পেতে হবে, দুনিয়া করতে হবে, কারণ আখেরাতের জন্য দুনিয়া করতে হবে। প্রয়োজনে তুমিও পার্থিব্য জ্ঞান লাভ করতে পারো। জ্ঞান বিজ্ঞান ও আবিষ্কারকে আখেরাতের কাজে ব্যবহার করা তোমার উচিত। সুতরাং তোমার পরাজয় স্বীকার করে নিয়ে ওদের জ্ঞান বিজ্ঞান দেখে পিছিয়ে বসে গেলে হবে না, যে আমাদের হাতে কিছুই নেই। ভাবলে অবাক লাগবে যে আল্লাহ তাআলা পার্থিব্য যে জ্ঞান বিজ্ঞান কাফেরের হাতে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মুসলমানদের জন্য কি করেছেন, ব্যবহার করছেন, তাদেরকে মানে বশ করে দিয়েছেন, বশীভূত করেছেন কাদের জন্য, মুসলমানদের জন্য। আমরা এটা তৈরি না করলেও আমরা ব্যবহার করছি। সারা বিশ্বের মধ্যে মাইক্রোফোন কারা বেশি ব্যবহার করে বলুন? তৈরি করেছে মানলাম কাফেররা, কিন্তু ব্যবহার কারা বেশি করে? মুসলমানরা। মুসলমানদের জন্য কাফেররা বা কাফেরদেরকে কি করা হয়েছে? বশীভূত করে দেওয়া হয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়, আল্লাহ তাআলা ব্যবহার করেছেন কাদের জন্য? মুসলমানদের জন্য। সুতরাং দুনিয়াতে বড় হওয়া বড় কথা না, তবুও মুসলমানরাই বেশি অধিকারী ছিল, কিন্তু নিজেদের দোষে তারা দুনিয়াও হারিয়েছে এবং আখেরাতও হারিয়েছে। মুসলিমকে পরাজিত হতে দেখে মনে মনে পরাজয় বরণ স্বীকার করে নিও না, বিজয় তোমার জন্যই অবধারিত ও সুনিশ্চিত, তবে বিজয়ের যে শর্ত আছে তা অবশ্যই পালন করতে হবে। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। একটু আগেই আয়াতটা পড়েছি যে তোমরা নিজেদেরকে ছোট ভেবো না, হ্যায় মনে করো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তোমরাই হলে পৃথিবী সর্বোপরি যদি তোমরা, এই যে এটা হচ্ছে শর্ত, যদি তোমরা মোমেন হও, সেই সাথে বিজয়ী লাভের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাও, প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, শক্তি সঞ্চয় করো, ইমানী শক্তি আগে, তারপর পার্থিব শক্তি সঞ্চয় করো। এ পৃথিবীর ভবিষ্যৎ ইসলামের জন্য, পরিবেশের চাপে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে লজ্জা সংকোচ দ্বিধা করে অনেকেই, সেখানে মুসলিম বলে পরিচয় দিতে চায় না। কেন? মানসিক পরাজয়, মানসিক পরাজয়। অবশ্য এটাও সব জায়গায় সমান না। বাংলাদেশে যদি কোনো অমুসলিম দোকানে যায় দিয়ে পানি চায়, তো কি বলে? পানি দেন বলে না? বলে না। মিষ্টির দোকানে গেলেন, কি বলেন আপনারা? পানি বলেন না, জল বলেন? কিন্তু ভারতবর্ষের মুসলমানরা যখন কোন অমুসলিম দোকানে যায় তখন বলে জল দেন। কেন বলুন তো? কারণ দুই দেশের মানসিক দুই রকম, মানসিক অবস্থা দুই রকম। এখানে এরা ছোট বলে ওদেরকে দাদা বলে, আর কি বলে জল দেন, মানে নিজের ভাষাটাকে তারা কি করে, চাচাকে চাচা বলে না, কি বলে কাকা, বড় ভাইকে কি বলে, বড় ভাই বলে না দাদা বলে, কারণ নিজেকে গোপন করতে চায়। পরিবেশে দেখবেন যখনই অমুসলিম মুসলিম একসাথে আছে, সেখানে যদি কোনো খালার ব্যাপার এলো, তখন সে আর বলবে না যে আমার খালা ডেকেছে, কি বলবে মাসি ডেকেছে। এটা কি জন্য, যে ওই সমাজে থেকে সে নিজেকে গোপন করতে চায় এবং প্রকাশ করতে চায় যে আমিও তোমাদের সাথে আছি। এ হচ্ছে মানসিক পরাজয়, একে বলে মানসিক পরাজয়। কিংবা অনেক জায়গাতে আছে যে তারা অমুসলিমদের ট্রেডিশনকে তারা ভালো মনে করে। যেমন একটা উদাহরণ নেন, আপনি যদি এই মজলিসের মধ্যে খোঁজ নেন, এক একজনকে নাম জিজ্ঞেস করেন, কারণ কারণ নাম ওদের নামে অমুসলিম নামের সঙ্গে মিলবে। কিন্তু যদি একশো জন অমুসলিমকে একটার পর একটা নাম জিজ্ঞেস করা হয়, একটা নামও মুসলিম নামের সঙ্গে মিলবে না। কথা ঠিক না ভুল? তাহলে কেন কেন এরা ওদের নাম নিচ্ছে? যেহেতু মানসিকভাবে পরাজয়ের শিকার, এই জন্য ওদের নামটাকে ভালো মনে করছে, অথচ আমাদের নাম যে কত ভালো সেটা সে তা জানে না। এই জন্য মানসিক পরাজয়ের শিকারে তারা পরিবেশে নিজেকে গোপন করতে চায়, পরিবেশের চাপে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে লজ্জা করে, সংকোচ করে, দ্বিধা করে, যে পরিবেশেই থাকো নিজের সুন্দর চরিত্র নিয়ে মুসলিম বলে পরিচয় দিতে গর্ববোধ করো, এটাই উচিত। যেমন আপনারা দেখবেন কোথায় কোথাও এটা খেলা, খেলা অবশ্য অন্য বিষয়, এটা শরীয়তের কোন বিষয় না, তবুও শুনছি যেখানে গোল করে সঙ্গে সঙ্গে সিজদায়ে শুকুর করে, শুকুরের সিজদা করে। আবার শুনছি যে নামাজের সময় হলে তারা ওই গ্রাউন্ডের মাঝেই নামাজ শুরু করে দেয়, এটাও কিন্তু একটা সত্যি একটা মানে শক্তি, মানসিক শক্তির দরকার। সমস্ত কাফেরদের মাঝে যেখানে চারিদিকে উলঙ্গ ন্যাংটা, মহিলারাও খেলা দেখছে, আর সেখানে সেখানে আপনি নামাজ পড়ছেন, এটাও একটা মানসিক শক্তির দরকার আছে। এয়ারপোর্টে বলুন তো, এয়ারপোর্টে কে নামাজ পড়ে? এয়ারপোর্টে চারিদিক থেকে সব ওই ন্যাংটা মহিলা আর বড় বড় সব কাফের বিজনেসম্যান আর বড় বড় লোকের সেখানে অবস্থান, আর সেখানে নামাজের সময় হলে আপনি কি নামাজটা পড়তে পারেন? এখানে নামাজ পড়ব, লোকে কি বলবে, তাকি তাকি দেখবে ইত্যাদি, এই যে মানসিক পরাজয়ের শিকার। না, সেখানে যেখানেই থাকো সেখানেই তোমার ব্যবহারে বুঝিয়ে দাও যে দিনের সবকিছুকে মেনে নেওয়ার মানেই মৌলবাদ, হলেও তা সন্ত্রাস থেকে বহু দূরে, সন্ত্রাসবাদের সাথে ইসলামের নিকট অথবা দূরের কোন সম্পর্ক নেই। ভাববে সন্ত্রাসী, দাঁড়িয়ে রেখেছি, অনেকে দেশে যাওয়ার আগে দাঁড়িয়ে রেখে দেয়, বলে কি দাঁড়িয়ে আছে কেন, না দেশে গেলে অসুবিধা আছে। তুমি আসলে মানসিক পরাজয়ের শিকার, মনের ভিতরে যে শক্তি থাকত আমার দাঁড়ির সাথে কেন দাঁড়িয়ে চাচতে হয়, বা কেন দাঁড়িয়েওয়ালাদেরকে আজ লাদেন চাচা বলে, কেন তালেবান বলে, কেন সন্ত্রাসী বলে, যেহেতু যুক্ত আছে। আমি এই জন্যই বলেছিলাম যে কেন ডেনমার্ক থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাথাকে একটা বোম আকারে প্রকাশ করল, কেন তারা করল, যা করেছে ভুল করেছে, অন্যায় করেছে না করেছে সে আলাদা কথা, কিন্তু কেন করল, কেন বোম আকারে নবীর মাথাকে তারা কার্টুন রূপে প্রকাশ করল? এই জন্য যে মুসলমানদের বহু মানুষ হচ্ছে সন্ত্রাসী, তারা আত্মঘাতী হামলা করে, বোমা হামলা করে এবং এইভাবে বোম ফাটিয়ে মানুষ মারে, নিরপরাধ মানুষকে মারে। এই জন্য তারা ভাবলো যে এদের নেতা হচ্ছে এই, অতএব মেন জিনিস হচ্ছে এইটা, এটাই হচ্ছে বোম। তাহলে মানুষের আমলের কারণে কাকে গিয়ে আঘাত করছে, নেতাকে, অথচ নেতা সেখান থেকে সম্পূর্ণরূপে সম্পর্কহীন, নির্দোষ, তার কোন নির্দেশ নেই, অথচ মানুষ মনে করছে ওখান থেকে সবকিছু নির্দেশ আছে, মানুষের ভুল। কিন্তু তুমি তোমার পরিবেশে বুঝিয়ে দাও যে দাড়িওয়ালা মানেই সন্ত্রাসী নয়, কালো মানেই জাম নয়, আর সাদা মানেই চর্বি নয়, চকচক করলেই সোনা হয় না, আর কালো বলেই কেউ খারাপ হয় না। সুতরাং তোমাকে বোঝাতে হবে যে যেটা ভালো জিনিস সে ভালো জিনিস, আর যে খারাপ সে খারাপ, তার কোনো জাত নেই। সন্ত্রাসের কোনো জাত আছে না ধর্ম আছে? সব জাতের মধ্যেই, সব ধর্মের মধ্যেই সন্ত্রাসী আছে। তোমাকে বুঝিয়ে দিতে হবে যে সন্ত্রাসের কোন সম্পর্ক নেই ইসলামের সাথে, না নিকটতম আর না দূরতম। যেখানেই থাকো ইসলামী আকৃতি ও লিবাস পরিধান করো। বিজাতির আকৃতি ও লিবাস ধারণ করার মানেই হল তাদের কাছে পরাজয় বরণ করে নেওয়া। কেন লজ্জা করবে অমুসলিম পরিবেশে নামাজ আদায় করতে? ব্যঙ্গ ও ঠাট্টার ভয়ে কেন তুমি সত্য প্রভুর সত্য উপাসনা পরিহার করবে? তাও কি পরাভব নয়? অবশ্যই মানসিক পরাজয়। বিজাতির শক্তি দেখে তুমি ভয়ে সন্ত্রস্ত, যুদ্ধের আগেই তুমি আত্মসমর্পণ করে পরাজয় বরণ করে তাদের পূজা করতে লাগলে তুমি কি শান্তি পাবে? তোমার দিন বর্জন না করা পর্যন্ত তারা কি তোমার ব্যাপারে ক্ষান্ত হবে? মোটেই না। তারা কি চায়? যে ওয়াদ্দু ওয়াদ্দু লাউ কাফার তুম কামে, ওরা চায়, ওরা যেমন ওরা চায় যে ওরা তোমরা যেন কাফের হয়ে যাও যেমন ওরা কাফের হয়েছে, যেমন ওরা কাফের তেমন তোমরা কাফের হও। এই পর্যন্ত না হওয়া পর্যন্ত, তাদের ধর্ম গ্রহণ না করা পর্যন্ত তারা তোমাদের পেছন ছাড়বে না। তুমি ভেবেছ তাদের তাদের মতো যদি আমরা প্যান্ট শার্ট পরি, তাদের মতো যদি আমরা চলাফেরা করি, তাদের মতো যদি আমরা লিবাস পোশাক পরি, তাহলে বাস তারা সন্তুষ্ট হবে? না। যতক্ষণ না তোমার দিন বর্জন করে তাদের দিন গ্রহণ করেছে ততক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না, পেছনে ছাড়বে না, কোনদিন না। অতএব ইমানি শক্তি সঞ্চয় করো প্রথমে, অতঃপর সঞ্চয় করো মোকাবিলা করার মতো অনুরূপ শক্তি, তবেই ফেলতে পারবে শান্তির নিঃশ্বাস। বন্ধু আমার, আসল কথা যে তুমি মানসিক আগ্রাসন ও পরাজয়ের শিকার হয়েছ, নচেত মানুষের মন গড়া বিধান দিয়ে তুমি সন্তুষ্ট হবে এবং মহান সৃষ্টিকর্তা ও প্রতিপালকের বিধানের ব্যাপারে তোমার অনীহা আসবে কেন? এ হচ্ছে মানসিক পরাজয়, কারণ মানুষের মন গড়া আইনকে তুমি ভালো মনে করছো, আর আল্লাহর আইনকে কি মনে করছো? এই যুগে অচল বস্তা পচা, এই জন্যই তুমি মানসিক আগ্রাসনের শিকার হয়েছ। দুশ্মনের কাছে তোমার দুর্বলতা ধরা দিও না, নচেত সেই দুর্বলতার ছিদ্রপথে তোমার মনের দুর্গে প্রবেশ করবে, এই শত্রু তোমাকে পরাভূত করে ফেলবে, গোলাম বানিয়ে ছাড়বে তোমাকে, অথচ তুমি হয়তো টেরও পাবে না। শান্তিকামী বন্ধু আমার, বাস্তবে তোমার পরাজয় হলেও মানসিক পরাজয় স্বীকার করে নিও না। বাঘের বাচ্চা যদি কোন প্রকারে ছাগের হাতে বন্দী হয়েই পড়ে, তাহলে বন্দী দশায় থেকে ছাগ হয়ে যেও না, তুমি যেন বাঘের বাচ্চা, বাঘের মতোই হয়, ছাগের সঙ্গে থাকতে হয় তো কিছুদিন থাকো, সেখানে কিন্তু ছাগল হয়ে যেও না, বাঘের বাচ্চা ছাগল হয়ে যেও না। পরিবেশের অনেকটা মানে প্রভাব আছে, তো সেই পরিবেশের কারণে তুমি খবরদার নিজেকে একদম দুর্বল করে দেবে তা চলবে না। আরো দুটো কারণ আছে, এই কারণ দুটো সংক্ষেপে বলে আমি শেষ করব। আর একটা কারণ হল যে মুসলিম সমাজে মোনাফেকের প্রভাব, মোনাফেকদের প্রভাব। কিছু মানুষ আছে যাদেরকে অমুসলমান বলা যায় না, কিন্তু তারা আসলে ভিতরে অমুসলমান আর বাইরে কিন্তু মুসলমান, এদেরকে কি বলে হয়? মোনাফেক। এই মুনাফেক যদি থাকে, মুনাফেক থাকার জন্য আমরা দুর্বল হয়ে পড়েছি, কারণ ঘরের ঢেকি কুমির। ঘরের ঢেকে যদি কুমির হয় ছেলে বাঁচাতে পারবেন? আপনার বাড়ির সামনে পুকুর আছে, সেখানে কুমির থাকবে তাই না? আপনি আপনার ছেলেকে বলবেন বাবা পুকুরে নামিস না, কি দরজা লাগিয়ে দেবেন? কিন্তু ঘরের ঢেকি ধান ভাড়া ঢেকি যদি কুমির হয়, তা আপনি ছেলেকে বাঁচাবেন কি করে? তো এই ঘরের ঢেকি কুমিরেরা ঘরের ভিতর থেকে কি করছে? মানুষকে, মুসলিম সমাজকে দুর্বল করে দিচ্ছে। একটা গল্প আপনার নিশ্চয়ই মনে থাকবে, যে কাঠুরে কাঠ কাঠ কাটতে গেছে, কাঠ বা গাছ বলছে যে ভাই তুমি তো আমার জাতি নও। কাকে বলছে? লোহাকে, কুড়াল যে লোহা, সেই লোহা তাকে কাটছে, তখন বলছে আরে তুমি তো আমার জাতি নও, তুমি আমার প্রতি অত্যাচার করছো কেন? বলছে ভাই আমি তোমার জাতি নই ঠিকই, কিন্তু আমার পিছনে যে শক্তি, সেই শক্তিটা যোগাচ্ছে তোমারই জাত, তোমারই কাঠের জাত, সেটা হচ্ছে কি? ওই যে লাঠিটা বাট্টা। মুসলমানরা নিজেদের ভিতরে নিজেদের শত্রু রয়েছে বলেই পর শত্রুকে সে দমন করতে পারছে না, অথচ পর শত্রুকে পার আছে, ঘর শত্রুকে পার নেই। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এরা হল তারা যারা ভিতরে থেকে মানুষের বা মুসলমানদের ক্ষতি করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ আল্লাহ তাআলা তুমি যেন আমার শত্রুকে, কি বলে, আমার মুসলিমকে বা আমার উম্মতকে বাইরের কোন শত্রু দ্বারা কি করো না, তাকে ধ্বংস করে দিও না, বা বাইরের কোন আজাব দিয়ে, কোন আজাব দিয়ে বা দুর্ভিক্ষ দিয়ে আমার ধ্বংস করে দিও না, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন। কিন্তু ভিতরের শত্রু, ভিতরের শত্রু এইটা আল্লাহ তাআলা কবুল করেননি, যে ভিতরের শত্রু শত্রু থাকবে এবং তারা আপোষে ধ্বংস হবে। অবশ্য কিয়ামত পর্যন্ত হকপন্থী একটা দল থাকবে, সেই দলকে কেউ লাঞ্ছিত করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার নামাজ পড়লেন, খুব সুন্দর নামাজ, সাহাবীরা জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার এরকম নামাজ, লম্বা নামাজ পড়লেন। ইন্নাহা সালাতু রাগবিন ওয়া রাহাব সালতু রাব্বি আজ্জা জাল্লা ফিহা সালাস খিসাল, আমি আল্লাহর কাছে তিনটে জিনিস চাইলাম, ফা আতানি ইসনাতাইনি ওয়া মানানি ওয়াহিদা, আমাকে দুটো দিলেন একটা দিলেন না, সালতু রাব্বি আজ্জা জাল্লা আল্লা ইহলিকা না বিমা আহলাকা বিহি আল উমাম ক্বাবলানা, আমাদেরকে যেন সেই জিনিস দিয়ে ধ্বংস না করেন যে জিনিস দিয়ে পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করা হয়েছে। ফা আতানি, হা আল্লাহ আমাকে দিয়েছেন, কবুল করেছেন দোয়া। ওয়া সালতু রাব্বি আজ্জা জাল আল্লা ইউযহিরা আলাইহা আদুওয়ান মিন গাইরিনা ফা আতানিহা, আমি আল্লাহর কাছে চাইলাম যেন পরশত্রু এসে, মানে পর অন্য জাতি বিজাতি এসে মুসলমানদেরকে ধ্বংস করবে, এটা যেন না হয়। আল্লাহ বলেন ঠিক আছে তাই হবে, পর শত্রু বা বাইরের শত্রু বা বিজাতি মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না। ওয়া সালতু রাব্বি আল্লাহ ইলবিসানা শিয়ান ফামানাআনিহা, আমি আল্লাহর কাছে চাইলাম যেন আমরা আপোষে দ্বন্দ্ব না করি, আপোষে লড়াই না করি, আপোষে গৃহদ্বন্দ্ব না হয়, গৃহযুদ্ধ না হয়। আল্লাহ তারা বললেন না, এটা হবে না। তাহলে বুঝতে পাচ্ছেন, আপোষে লড়ে এরা মরবে, আপোষে লড়ে এরা ধ্বংস হবে, শত্রুর কাছ থেকে দেশ জয় করবে, তারপরে আপোষে কে নেতা হবে। চিন্তা করে আপনি কল্পনা করতে পারবেন না, আপনি নিজেই চিন্তা করেন, যদি মনে করুন কোন দেশ অমুসলিমের হাতে থাকে, মুসলমানরা কি করল সেটাকে স্বাধীন করল, স্বাধীন করার পর নেতা তো হতে হবে, কে নেতা হবে বলুন, কে নেতা হবে? বাংলাদেশকে যদি আপনি স্বাধীন, যদি বলে আপনারা স্বাধীন করছেন, যদি যারা বলছে বাংলাদেশকে স্বাধীন করব, ঠিক আছে, স্বাধীন করলো, মনে করুন জিহাদের মানে যেমন চারিদিকে বোম ফাটিয়ে, মনে করুন কথা জন্য বলছি, এই বর্তমান সরকার চলে গেল, দিয়ে এমন একটা সরকার কি হবে, মুসলিম সরকার, তাই তো চান, তাই না? মুসলিম সরকার চান। এবারে জিহাদের বলে আপনি জিহাদ করে মুসলিম সরকার আনবেন, কাকে সরকার বানাবেন? বাংলাদেশে কত পার্সেন্ট কোন মুসলমান আর কত পার্সেন্ট কোন মুসলমান, যে মুসলমানের স্বার্থে আপনি লড়াই করছেন, জিহাদ করছেন, কোন সরকার আনবেন? অবশ্যই অটোমেটিক তখন তারা, আপনি যেমন জিহাদের দল করেছেন, তাদেরও জিহাদের দল খাড়া হয়ে যাবে, হবে না? হবে না। জিহাদের দল যখন হবে, তাদেরও জিহাদ, আপনারও জিহাদ, জানি না কে শহীদ আর কে জাহান্নামী। এবার আপোষে লড়বে, আপোষে লড়ে ধ্বংস হবে, এইরকমই হবে। বাস এক শেষ কথা বলে দিই, শেষ করে দেব, মানুষের মাঝে, সমাজের মাঝে যখন চরিত্র নষ্ট হয়ে যাবে, সমাজের চরিত্র ধ্বংস হলে মানুষ ধ্বংস হয়ে যায়। ইংরেজিতে একটা কথা আছে, মানি লস ইজ নাথিং লস, তার মানে টাকা পয়সা নষ্ট হয়েছে কিছু না, টাকা পয়সা হাতের ময়লা আজ যায় কাল আসে, তাই না? সমস্যা নেই, আবার কামিয়ে নেব। কিন্তু হেলথ লস ইজ সামথিং লস, যেখানে স্বাস্থ্য নষ্ট হয় সেটা কিছু নষ্ট ঘটে, স্বাস্থ্য নষ্ট করে, যেন বলে স্বাস্থ্য নষ্ট করে যারা অর্থ কামায় তারা বোকা। স্বাস্থ্য নষ্ট সত্যি নষ্ট, অতএব তা হচ্ছে সামথিং লস, কিন্তু ক্যারেক্টার লস ইজ এনিথিং লস, চরিত্র লস হওয়া, ধ্বংস হওয়া হচ্ছে সর্বকিছুই ধ্বংস হওয়া। আমি সেই কথাই শেষকালে বলবো, এই কথা বলে আমি শেষ করব। মানুষের চারিত্রিক অবস্থা আপনার ব্যবহার দেখছেন, ব্যবহারে না সত্যবাদিতা আছে, না ওয়াদা পালন আছে, না আপনার কি বলে এক অপরের প্রতি শ্রদ্ধা আছে, কিছু আছে? আপনি দেখবেন যে মানুষের সঙ্গে মানুষের ব্যবহার কেমন, মা বাপের সঙ্গে মানুষের ব্যবহার কত নোংরা, তারপরে স্ত্রীর সাথে স্বামীর ব্যবহার কত খারাপ, এগুলো হচ্ছে সব চারিত্রিকগত দোষ। তারপরে সন্তান সন্ততির সাথে আপনার ব্যবহার কেমন, বা মানুষের ব্যবহার করম, আত্মীয় স্বজনের সাথে কিভাবে তাদের ব্যবহার, তারপরে প্রতিবেশীর সাথে ব্যবহার কেমন, আপনার রাইস বা মুদির বা নেতার সঙ্গে আপনার ব্যবহার কেমন, তারপর আপনার নেতৃস্থানীয় ব্যক্তির সাথে, তার মানে আপনার নেতৃত্বাধীন অধীনে যারা আছে তাদের সাথে আপনার ব্যবহার কেমন, বড়দের সাথে আপনার ব্যবহার কেমন, ছোটদের সাথে আপনার ব্যবহার কেমন, কাফেরদের সাথে আপনার ব্যবহার কেমন, জন্তু জানোয়ারের সাথে আপনার ব্যবহার কেমন, এই সব জিনিস খুঁজে দেখতে গেলে দেখা যাবে কি আমরা চারিত্রিকভাবে খুব নিচে নেমে গেছি। এগুলো এক একটা যদি বিশ্লেষণ করেন দেখবেন অধিকাংশ মানুষ এইসব মানুষের সাথে, এইসব লোকেদের সাথে, এমনকি জীবজন্তুর সাথেও চরিত্র ঠিক রাখে না। তারপরে চারিত্রিকগত নিজস্ব চরিত্র আছে, ব্যভিচার ইত্যাদি ইত্যাদি, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এসব নানা রকম চরিত্র। এই চরিত্রে মানুষ যখন নিচে নেমে যায় তখন ধ্বংস, ধ্বংস তার কাছে এসে যায়। এই জন্য এক কবি, আরবি কবি বলেছেন, ইন্নামাল ওয়া ইন্নামাল উমামুল আখলাকু মা বাকিয়াত ফাইনহুম যাহাবাত আখলাকুহুম যাহাবু। মানুষের ভিতরে মানে সমাজের ভিতরে ততক্ষণ সমাজ প্রতিষ্ঠিত থাকে যতক্ষণ চরিত্র থাকে তাদের মধ্যে, আর যখন চরিত্র তাদের মাঝ থেকে বিনাশ হয়ে যায় সমাজ তখন ধ্বংসের দিকে অগ্রসর হয়। শেষকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া পড়েছেন এই ব্যাপারে আমরা পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাশ শিকাক, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাশ শিকাক ওয়ান নিফাক ওয়া সুইল আখলাক, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া ওয়াল আদওয়া। অতএব এই দোয়া করে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা বিচ্ছিন্নতা থেকে, মুনাফিকি থেকে, মন্দ চরিত্র থেকে দূরে থাকতে পারি, মিথ্যা খেয়ানত, ধোকাবাজি, সুদ, ঘুষ এবং হারাম ব্যবসা থেকে দূরে থাকতে পারি, যার ফলে আমাদের মাঝে চরিত্র থাকলে আমাদের সমাজ প্রতিষ্ঠিত থাকবে। এই কামনা করে আমরা আজকে এই আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।